ইন্দিরা গান্ধী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের রজনীতে বৃষ্টির মধ্যেও সালাতুল আসরের পর থেকে শুরু করে অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে এই মন্ত্ররজনীতে এসে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে কষ্ট করে যে মহান রব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমার আগে শাইখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহ, এর আগে শাইখ মাইনুল ইসলাম বিন আব্দুল কাইয়ুম হাফেজাহুল্লাহ, আরো অনেক ওলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর আলোচনা রেখেছেন। এই আলোচনাগুলো যদি আমরা আমল করি, আমাদের জীবনে কাজে লাগাই, আলহামদুলিল্লাহ আজকের উজিরা গান্ধীর যুব সমাজ যেই কষ্ট করে এই উদ্যোগ নিয়েছে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, এই তাফসীরুল কোরআন মাহফিল সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গিয়েছে, একদিকে শীতের রাত আবার বৃষ্টি, আমরা দীর্ঘ সময় আলোচনা না করে অল্প সময় আমরা কিছু সংক্ষিপ্ত কথাবার্তা বলে আজকে তাফসীর কোরআন মাহফিল সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব বিষয়টি হল বেদাত মুক্ত সুন্নতি আমল। এই বিষয়ের উপরে সংক্ষেপে দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? আল্লাহ পাক কাউকে নির্দিষ্ট করে কি এরকম বানিয়েছেন যে এই মানুষগুলোকে আমি জাহান্নামের জন্য বানাইলাম আর এই মানুষগুলোকে জান্নাতের জন্য বানাইলাম, এরকম কোন শ্রেণী বা নির্দিষ্ট করে আল্লাহ পাক দিয়েছেন? আল্লাহ পাক যত মানুষ বানিয়েছেন প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্যই বানিয়েছেন। এজন্য মানুষের যিনি বাবা, যিনি সমস্ত বানি আদমের আব্বা, সমস্ত বানি আদমের আম্মা, কে বলেন তো দেখি? সমস্ত বানি আদমের আব্বা কে? আমাদের আব্বা কয়জন? জি, আব্বাই যদি না ছিলেন তো ওই সন্তানদের কি বলে আপনাদের সমাজে? আব্বাই ছিল না, আব্বা কয়জন বলেন দেখি? তিনজন। কে কে? হ্যাঁ, আদম আলাইহিসসালাম তিনি হলেন আবুল বাশার, তিনি সমস্ত বাশারের সমস্ত মানুষের আব্বা। তিনি হিন্দুদেরও আব্বা, ইহুদিদেরও আব্বা, খ্রিস্টানেরও আব্বা, সমস্ত মুসলিম কাফের মুশরিক সবাই আব্বা। আরেকজন আব্বা আছেন, তিনি শুধুমাত্র একমাত্র তাওহিদবাদী মুমিনদের আব্বা, কোন মুশরিকের কোন কাফের কোন মুনাফিকের আব্বা তিনি নন। তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন আব্বা আছেন, প্রত্যেকে আছেন না? আচ্ছা, উনি যে আপনার আব্বা বলছেন কেমনে? আপনার আব্বা যে মুনি আপনি এটা বুঝলেন কেমনে, জানলেন কেমনে? আপনাকে আমাকে আমাদের আম্মা পরিচয় করাই দিয়েছেন যে উনি আমাদের আব্বা। তাহলে বোঝা যায় দুনিয়াতে সব জিনিস দেখে বিশ্বাস করা যায় না, না দেখেও বিশ্বাস করতে। তাহলে যেই নাস্তিক যেই মোতাব আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারে না, অনেক জিনিস না দেখে বিশ্বাস করতে পারে না, ওই নাস্তিককে ওই মোতাবকে জিজ্ঞাসা করা দরকার যে তোমার আব্বা যে তোমার আব্বা তুমি দেখছ না কেমনে তোমার আব্বা হয়েছে, তোমাকে একজন বলে দিছে তোমার আম্মা বা যে দুনিয়ার মানুষ তোমাকে পরিচয় করাই দিছে, তখন তুমি বুঝতে পারছো তোমার আব্বা। যদি না দেখে বিশ্বাস করা না যায় তাহলে তো তোমার আব্বাকেও বিশ্বাস করা যাবে না, তোমার আব্বাই নাই, তুমি যাওয়ার সন্তান, এই জন্যই তুমি নাস্তিক হতে পেরেছ, মোতাব হতে পেরেছ। যেই ব্যক্তি তার আব্বাকে বিশ্বাস করে তার আব্বাকে মানে, ওই ব্যক্তি না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকেও মানতে পারে। এই তিনজনের বাইরে মুসলিমদের কোন আব্বা নেই, অমুসলিমদের অনেক আব্বা আছে, মুশরিকদের অনেক আব্বা আছে, মুশরিকদের বাবা লোকনাথ আছে, তারপরে আপনার বাবা শ্রীকৃষ্ণ আছে, তারপর অনেক বাবা আছে, কিন্তু মুসলিমের কোন বাবা তিনজনের বাহিরে আর নাই। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের এই দেশেও মুসলমানদেরও অনেক বাবা থাকে। এক ধরনের বাবা আছে খাজা বাবা, বাবার আগে খাজা আছে, বাবা প্লাস খাজা, আগে খাজা তারপরে বাবা, দুটোই মুশরিকি কথা, দুটোই দিন বিরোধী কথা। খাজা মানে কি বলেন তো দেখি? খাজা হলো পারসি শব্দ, খাজার আরবি হলো মুমতি মানে দাতা, যিনি চাইলেই দেন, যা চাইবেন তাই দেন, তার নাম হল খাজা। প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু জিকির আছে, সুন্নত মাসনুউ জিকির আছে, যেগুলো আমাদের বাংলাদেশ থেকে উঠে গেছে, এগুলো হারাম সুন্নত। এই সুন্নত গুলার মধ্যে শয়তান সুযোগ করে এই সুন্নত গুলো তুলে দিছে, কারণ এই সুন্নত গুলো যদি জারি থাকে এই সুন্নত গুলোর মধ্যেই খাজা উচ্ছেদ, জমিন থেকে খাজা বিলুপ্তির ঘোষণা এখানে মানুষ এটা বুঝে ফেলবে। এজন্য সুকৌশলে ইবলিস ফরজ নামাজের পরে জিকির বাংলাদেশ থেকে তুলে দিছে। এখানে একটা জিকির আছে, اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجبت منك الجبت إذا كبرت من نصيب اللهم لا مانع لما أعطيت إيه الله أبني جاكي ديكي چان أبني جاكي ديكي لا مانع দুনিয়ার মধ্যে এমন কোন শক্তি নাই যেই শক্তি যেই ব্যক্তি যেই সংগঠন যেই দল আপনার দেওয়াটার ক্ষেত্রে বাধা দিতে পারে। আপনি যাকে দিবেন না আপনি যাকে দিতে চান না তাকে জমিনে দিতে পারে কোন খাজা কোন মূর্তি আল্লাহর জমিনে নাই, আল্লাহর জমিনে আপনি ছাড়া কোন খাজা নাই। ওয়ালা মুতিয়া লিমা মারা, আপনি দিবেন না কোন খাজা আপনাকে দিবেন, দুনিয়ার মানুষ কি আমাকে দিতে পারবে না? এই ঘোষণা এখানে আছে। তাহলে যদি কেউ বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, ইমান আছে? ইমান শেষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র দাতা। একজন মানুষের যা দরকার, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমার যা কিছু দরকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবা, যা কিছু সাহায্যের দরকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবা। তাহলে একজন মুমিন কোন খাজায় বিশ্বাসী হইতে পারে? খাজায় বিশ্বাস কি বিশ্বাস? খাজা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। খাজার সাথে আবার বাবা, তোর বাবা হলো কেমনে? উনি কি তার জন্মদাতা বাবা, নাকি উনার আদর্শিক বাবা, নাকি উনার আদিমানব বাবা, কোন ধরনের বাবা? অর্থাৎ এটা শিরকি বাবা। এজন্য একজন মুসলিম এই জাতীয় কোন বাবার বিশ্বাসে বিশ্বাসী হইতে না। আরেকটা বাবা আছে আমাদের দেশে, বিয়ে শাদী হওয়ার সময় উকিল বাবা বানায়, বানায় না? এটাও আরেক শয়তানি বাবা। যে সকল ভাইয়েরা এরকম উকিল বাবা হয়ে গেছেন না বুঝে, তওবা করে ইস্তিগফার করে এটা থেকে ফিরে আসবেন, না হয় মারাত্মক আপনি শয়তানের কবলে পড়ে গেছেন। কারণ সেই মেয়েটাকে আপনি বিয়ের সময় উকিল বাবা হয়েছেন, এই মেয়েটাকে আপনি মনে করতেছেন আপনার মেয়ে, তার সাথে আপনি পর্দা করতেছেন না। ওই মেয়ে আপনার বাড়িতে আসতেছে, আপনি ওই মেয়ের বাড়িতে যাচ্ছেন, দেখা করতেছেন, শয়তান আপনার মধ্যে পর্দাটা তুলে দিয়ে হারামকে হালাল বানায় দিচ্ছে। হারামকে হালাল বানানো কুফরি, হারামকে হালাল বানানো কুফরি, হালালকে হারাম বানানো কুফরি। আপনার মাঝে ওই মেয়ের মাঝে পর্দা করা ফরজ ছিল। আপনি উকিল বাবা না হইলে আপনি মনে করতেন আমি দেখা করতেছি কিন্তু গুনাহ হইতেছে, কিন্তু উকিল বাবা হওয়ার কারণে আপনি মনে করতেছেন কোন গুনাহ হইতেছে না, এটা তো আমার মেয়ে, কিন্তু আসলে আপনার গুনাহ হইতেছে। এই যে আপনি উকিল বাবা হইলেন, মারাত্মক গুনাহের কাজ করছেন, তওবা করতে হবে। এবং আপনার বিয়ে শাদীতে নিজের বাপের আগে আরেকজনের উকিল বাবা, কি জঘন্য কাজ করবেন! যেখানে মেয়ের বাবা জীবিত আছেন, মেয়ের বাবা হবেন ওই মেয়ের উকিল, ওই মেয়ের বিবাহের প্রস্তাবক, বিবাহের উকিল, বিবাহের ওয়ালি একমাত্র তার বাবা। বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের উপরে অনেক ক্ষমতা দিয়েছে, কারণ মেয়ের সার্বিক দায় দায়িত্ব বহন করবে তার বাবা। সুতরাং এই মেয়ের বিয়ে শাদী যাবতীয় দায় দায়িত্ব বহন করবে তার বাবা, কারণ বাবা বুঝবেন এই মেয়েকে কোন ছেলের কাছে কোথায় পাত্রস্থ করলে এই মেয়ের জীবন সুন্দর হতে পারে, ভবিষ্যৎ ভালো হতে পারে, এটা বাবার অভিজ্ঞতা বাবা বুঝতে পারবে। কিন্তু মেয়ে তার অভিজ্ঞতা নিজে বুঝতে পারবে। এই জন্য পিতার অনুমতি ছাড়া, ওলির অনুমতি ছাড়া, বাবার অনুমতি ছাড়া যত বিবাহ হবে সব বিবাহ বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। বিয়ে হবে না, বিয়ে হবে না। এগুলো সব জানা বেবিচারের মধ্যে নিবর্তিত। তাহলে বাবার ক্ষেত্রে যেমন সতর্ক হইতে হবে, মায়ের ক্ষেত্রেও সতর্ক হওয়া। মা কয়জন আবার আপনাদের? মা কয়জন? আম্মা কয়জন বলেন? আম্মা ছিলেন কিনা? আম্মা কয়জন? হ্যাঁ, প্রকাশ কয়জন? মোট আমাদের আম্মা হবে 13 জন। কয়জন আম্মা হবে? 13 জন। প্রথম আমাদের আম্মা হলেন হাওয়া আলাইহিস সালাম, তিনি হলেন সমগ্র মানবতার মা, সকল মানুষের মা। তারপরে আমাদের আম্মা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, কিন্তু তার স্ত্রীরা আমাদের আম্মা না। আম্মা খালি ইচ্ছা করলে বানানো যায় না। যদি কোন আব্বা ও আম্মা হইব না কি হইব? কি বলেন? আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী আমার আম্মা না কি হইব? আবেগের নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আপনার আব্বার স্ত্রী কিন্তু আপনার আম্মা না। হাজরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ওনারা দুজন হলেন মুমিনা হিসাবে আমাদের সম্মানিত বোন, আমাদের আম্মা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে আমাদের মা হিসাবে ঘোষণা দেন নাই। ঠিক একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের আম্মা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হলেন এগারো জন, এই এগারো জনই হলেন আমাদের আম্মা। আমাদের আম্মা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা হলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা হলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা এমন এমন মায়ের সন্তান যেই মায়েরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় মুহাদ্দিসা, বিশাল বিশাল আলেমের সন্তান আমরা, ওনারা আমাদের মা। আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই 2256টি হাদিস বর্ণনা করেছেন। আমাদের মা দেখেন কত বড় মুহাদ্দিস, যেই মা একাকি 2256টা হাদিস বর্ণনা করেছেন। প্রথম সারির মুহাদ্দিসদের মধ্যে আমাদের আম্মা একজন। আমাদের আম্মার শত শত সাহাবায়ে কেরাম তাবেঈনদের মধ্যে ছাত্র ছাত্রী আছে। আল্লাহ, ওই মায়ের সন্তান আমরা, আমরা দেশে মায়ের সন্তান। ওনারা হলেন আমাদের রত্ন গর্ব মা, ওনারা আমাদেরকে আমাদেরকে আল্লাহ এমন মায়ের সন্তান বানিয়েছেন, এমন মা দিয়েছেন। আল্লাহ, এক এক মায়ের এক এক বৈশিষ্ট্য। ওই মায়েদের বৈশিষ্ট্য আলোচনা করতেই কয়েক মাস আলোচনা করে শেষ করা যাবে। এরকম আম্মা, এই আম্মাদের সামনে যদি একটু মর্যাদার খেলার কোনো কথা বলা হয় এটা চরম বেয়াদব। যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাদের আম্মা, তার সামনে যদি কোনো বেয়াদবিপূর্ণ কথা বলা হয় তওবা করতে হবে। যদি বলেন যে আম্মা জানা আশা বিবাহিতা ছিল, মানে কুমারী ছিলেন না, আগে তার বিয়ে হয়েছে, বিভিন্ন ধরনের মন্তব্য করেন, তাহলে আপনাকে খালেস হবে তওবা। কারণ তিনি এমন আমাদের মা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশে আজিম থেকে আমাদের এই মায়ের কাছে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। জিব্রিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাদিজা, ওনাকে আপনি জানিয়ে দিন আল্লাহ ইয়ুকরিউকে আলাইকে সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সালাম পেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং যার উপর সালাম পেশ করেছেন আমাদের মা, সেই মায়ের সন্তান আমরা। এক একজন বড় বড় আলে, বড় বড় মুহাদ্দিসা, বড় বড় শিক্ষিতা, ওনারা এগারো জন হলেন আমাদের আম্মা। তাহলে কয়জন হচ্ছে? বারো জন। আরেকজন আমাদের গর্ভধারিণী মা, যিনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, প্রসব করেছেন, লালন পালন করেছেন, আমাদের সেই আম্মা। তাহলে আমাদের আম্মা কয়জন? তেরো জন। এই তেরো জনের বাহিরে আর কাউকে আম্মা বানানো যাবে না। আম্মা ঢাকা যাবে কিন্তু আম্মা বানানো যাবে না, কথাটা বুঝতে হবে। আম্মা ঢাকা যাবে, আম্মা বানানো যাবে। অনেক সময় নিয়ত পড়া আর নিয়ত পড়া বুঝাইতে সারা রাত চলে যায়, নিয়ত করতে হয় করতে হয় না, এটা বুঝাইতে অনেক সময় অনেক জটিলতা হয়। পড়া কি জিনিস, পড়া কি জিনিস? আজকে যে মাহবিলে আসছেন, নিয়ত পড়ি আসছেন না পড়ি আসছেন? কেমনে করছেন? যদি নিয়ত পড়া লাগতো তাহলে কিন্তু বলতে হইতো বাড়ি থেকে যখন বের হইতেন, না ওয়াই তোয়ান আজহাবা ইলাল মাহফিল ফি উজিরা কানবি, এরকম নিয়ত করে বাইরে হবে? কিন্তু এরকম নিয়ত করছেন কেউ? করেন নাই। তাহলে বোঝা যায় নিয়ত মুখে করা লাগে না, মুখে করা লাগে না, নিয়ত অন্তরে করতে হয়। কারণ অন্তরের নিয়ত ছাড়া মানুষ একটা কদমও দিতে পারে না। সমস্ত কিছু অন্তরের সাথে রিলেটেড। যেই লোকটা গান বাজনার অনুষ্ঠানে যায় সেও নিয়ত করেই থাকে, নিয়ত না হলে সেও পর্যন্ত যাইতে পারে না। যেই লোক এখান থেকে টিটাস যায়, কুমিল্লা যায়, ঢাকা যায়, সে নিয়ত করেই থাকে, নিয়তেই মানুষকে পরিচালনা করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুন্দর দিকে তাকান না, তোমাদের চেহারাটা কত গুণালী কত সুন্দর এদিকে আল্লাহ দেখেন না, তোমাদের ধন সম্পদ টাকা পয়সা কার কত আছে এটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কালবের দিকে, অন্তরের দিকে, আর তোমাদের আমলগুলোর দিকে তাকান। সুবহানাল্লাহ। অন্তরের দিকে কেন তাকান? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা বিকুল্লি ইমরিইম মা নাওয়া। কারণ দুনিয়ার প্রত্যেকটা আমল, সমস্ত ইবাদত, সমস্ত আমল, সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভরশীল। যার নিয়ত হয় যেরকম, আমল তার হয় সেরকম। নিয়ত যত বিশুদ্ধ, আমল তত বিশুদ্ধ। নিয়ত যত সহি, তার আমল তত সহি। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে নিয়ত করা করা, ঠিক একই ভাবে আম্মা ডাকা আর আম্মা বানানো দুটার মধ্যে বেশ কম আছে। আপনি আমি আমাদের ছোট মেয়ে আছে, মেয়ের যদি আম্মু ডাকেন, আম্মা ডাকেন, এটা আম্মা বানানো হয় না। নিজের মা গর্ভধারিণী মা আর মেয়ে যতই মা ডাকেন, ওই মা আর এই মেয়ে কোনদিনও জীবনে সমান হবে না। আপনি আমি সবাই জানি এটা মেয়ে আদর করে আম্মু ডাকছে না, আসলে এটা আম্মু না। আম্মু হলেন আম্মু হওয়া তো সহজ না, আম্মু খালি বলে হওয়া যায় না, কিন্তু ডাকলাম মেয়েকে আদর করে, তার তো মেয়েকে আম্মা বানাই নেই। আম্মা বানালে তো আমার আব্বা কাছে বিয়ে দিতে ঠিক হল না। যদি আমার মেয়েকে যদি আম্মাই বানাইতাম, তা আমার বাবার কাছে তো বিয়ে দিতাম, বাবার কাছে বিয়ে দেওয়া হারাম, না যে বিয়ে করা যায় নাই হারাম। তাহলে বোঝা যায় এটারে আম্মা বানাই নেই, আম্মা ডাকছি। শাশুড়িদেরকে আমরা মাত্র বলে আম্মা ডাক, এটা আম্মা বানাই না, এটা ডাক। কিন্তু আবার কেউ কেউ ডাকাইতে যায় বানাই পালায়, বানাই পালায়। এখন তারাই যারা নিজের আম্মাকে বলে ওই আম্মাকে গ্রহণ করে, কারণ দেখা যায় নিজের মা তখন বৃদ্ধ হয়ে যান, নিজের মা তখন আর আদর যত্ন করতে পারে না, কিন্তু শাশুড়ি তখন নতুন জামাই পায়, খুব আদর যত্ন করে। এই আদর যত্ন পায় অনেক জামাই ভুলে যায়, অনেক জামাই নিজের মাকে বাদ দিয়ে শাশুড়ি আম্মা বানায় ফেলছে। এই জন্য আম্মা বানানো যাবে না, আম্মা ডাকা যাবে। এই তিনজনকে মানে এই যে ১১ আর দুই ১৩ জন, এই ১৩ জনের বাইরে কাউকে আম্মা বানানো যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বাংলাদেশে অনেক আম্মা বা মা পাবে, মা পাবে এরকম বলে না। মা বাবা তোমার জানিও আছে, আমি কি তোর বোন ছিলাম না রে, আহারে কুলসুমের বাড়িতে জিয়াফত হয়েছে, এত বড় জিয়াফত ভাতে ভাই দাবাত পায় না, গরিব বলে দাবাত দেন। মা বোনেরা শুনিয়া কান্দে, শুনিয়া কান্দে, কত বড় দাহা মিথ্যা কথা, দাহা কুকুরি কথা, খালি মিথ্যা না কুকুরি কথা। সাহাবাই কেরামের আখলাককে প্রশ্নবিদ্ধ করার জন্য শয়তানরা এসব জারি বানাইছে। অনেকে বিশ্বাস করে করে এগুলো শুনে আর কান। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা না, তিনি আমাদের কি বোন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনেরা একজন আরেকজনের ভাই বোন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের বোন, তাকে মা বলা যাবে না, মা বলা গুনার কাজ। একজন বয়ান করতেছে খালি মা পাপে মা জারি করে, মা পাপে মা গর্ব না করে, মা পাপে মা কথা কয় আর কাম আমি জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ যে বয়ান করলেন মা ফাতেমা মা ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আমাদের আম্মা হইল কেমনে মা হইল কেমনে বলে যে শুনেন ফাতেমা মা না হইলেও তারা যদি বোন বলি মর্যাদা সম্মান বাড়ে না মা বলতে সম্মান বাড়ি যায় মর্যাদা বাড়ি যায় বোন বললে কেমন দেখা যায় উনি একজন মহিষী নারী উনারে মা না বলতে কেমন দেখা আমি তখন বললাম ভাইজান শুনেন তাহলে বাড়িতে গিয়ে আপনি আজকে ভাবি দিও আম্মা বলে ডাক দিবেন তাহলে ভাবির সম্মান ভাবির মর্যাদা অনেক বাড়ি যাইব ভাবির যদি নাম ধরে ডাকেন ভাবিকে যদি অমুকের মা করে ডাকেন সম্মান করে তো পারে না যদি বলেন তো আপনার নিজের মায়ে ডাকেন আম্মা বলে ডাকবেন সে তো মর্যাদা অনেক বাড়ি গেল মায়ের মর্যাদা পৌঁছে গেছেন কি সম্মান বাড়ব বাড়বে না তো বাড়বে না বরং জেহার কাপ করা দিতে হবে গুনাহের জন্য তওবা করতে হবে তাহলে বোঝা যায় যারা তারে মা বানানো যাবে না যাকে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকে সেই মর্যাদা সেই জায়গায় রাখার নাম হলো আদব তার থেকে বাড়াইলে তার থেকে কমাইলে এটার নাম হলো বেয়াদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন ফরজদার والله لا احب ان ترفعوني فوق منزلتي الذي انزلني الله عز وجل امر الله رب العالمين আমাকে যে সম্মান দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন তার থেকে আমার মর্যাদা আমার শান যদি বাড়াই দাও আল্লাহর কসম আমি নবী এটা পছন্দ করি না নবী সমাজকে মহব্বত করতে করতে ভালোবাসতে বসে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলেন বলে দিলেন আহাদ আর আহমদের মধ্যে কোন পার্থক্য নাই শুধু একটা মিমের পর্দা মিমের পর্দা তুলে দিলে আহমদ আর আহাদ এক হয়ে যায় নাউজুবিল্লাহ আপনি শেরেক করে নিলেন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিজের ইচ্ছা মতো বাড়াইতে গিয়ে আপনি আল্লাহর সঙ্গে শেরেক করে ফেলছেন ইমান হারা হয়ে গেছেন আমি যে কথাটা বলতেছিলাম আদম আলাইহিসসালাম আমাদের প্রথম আম্মা হাওয়া আলাইহিসসালাম আমাদের প্রথম আম্মা দুজনকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে কোথায় দিছে জান্নাতে না জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে বলে দিলেন আমি যে ইনসান বানিয়েছি যে খালিফা বানিয়েছি যে মানুষ বানিয়েছি এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাই নাই সমস্ত মানুষকে আমি আল্লাহ এই জান্নাতের জন্য বানাইছি সব মানুষকে আমি এই জান্নাতের জন্য বানাইছি যখন আদম আলাইহিসসালাম দুনিয়াতে চলে আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ الله رب العالمين من أعظم ثم ذلك يعني دنيا الدنيا قادية ديتشي ثم ذلك شاتي عمي الله اكرا هداية دنيا ديتشي بودا ودية ديتشي তোমাদের সন্তানদের মত থেকে যারা এই হুদার এই হেদায়েতের অনুসরণ করবে তারা আবার পলিসি সূত্র হিসাবে জান্নাতে চলে আসবে কিন্তু কেউ যদি তোমাদের এই হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যায় তোমাদের এই হেদায়েতের সাথে মিল না থাকে সেই আর এই জান্নাতে ফিরে আসতে পারবে না তার স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম তাহলে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম আমাদের আব্বা আম্মা যেই পেত্রাতের উপরে যেটার উপরে ছিলেন এই প্রেমতার উপরে, এই দিনের উপরে, এই আদর্শের উপরে থাকলে আল্লাহ জান্নাত দিবে। যদি সেখান থেকে বিচ্ছুত হয়ে যায় আল্লাহ পাক জান্নাত দিবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুককে, এই মানুষকে আল্লাহ পাক বানানোর পরে আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন হেদায়েত নিয়ে, বামান তাবেয়া হুদায়া হুদা নিয়ে আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন, উদ্দেশ্যটা কি? সমস্ত নবীরা একজন শিক্ষক উস্তাদ মুদাররিস মুআল্লিম, আর দুনিয়ার মানুষেরা হল তাদের ছাত্র। ছাত্র দুই রকমের, এক ধরনের ছাত্র হলো যারা ওই উস্তাদের নির্দেশনা অনুযায়ী হেদায়েত অনুযায়ী চলে, আরেক ধরনের ছাত্র হলো যারা উস্তাদের কথা মানে না, উস্তাদের কথা শুনে না। দু ধরনের ছাত্র, যেই ছাত্রগুলো উস্তাদের কথা অনুযায়ী নিয়মিত ক্লাস করে, নিয়মিত লেখাপড়া করে, নিয়মিত অধ্যয়ন করে, এরা পরীক্ষায় বাস করে, পরীক্ষায় উত্তীর্ণ হয়। যে স্টুডেন্ট গুলো অবাধ্য হয়ে যায় এদেরকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়, এরা জীবনে সার্টিফিকেট ও পায় না, কোন শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে না। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীগণ পাঠিয়েছেন, মুআল্লিমগণ পাঠিয়েছেন, এই মুআল্লিমদের যারা অনুসরণ করেছে তারা জান্নাত পাবে, এই মুআল্লিমদের যাদের অনুসরণ করে নাই তারা কোনোদিনও জীবনে জান্নাত পাবে না। এই নবী পাঠাতে পাঠাতে সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন উস্তাদ, এমন শিক্ষক ছিলেন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য তিনি উস্তাদ, তিনি শিক্ষক। তিনি শুধু আরব উপদ্বীপের একটা অঞ্চলের জন্য তিনি উস্তাদ না, তিনি নবী, তিনি রাসূল সমগ্র আলমের জন্য। আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের, সমস্ত জিনের, সমস্ত মাখলুকাতের আমি রাসূল। উনি একমাত্র রাসূল যিনি সমস্ত মানুষের, সমস্ত জিনের, সমস্ত মাখলুকের রাসূল। এজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ আপনাকে আমার আলম, আমার জগৎ যতদূর বিস্তৃত ততটুকু এলাকার জন্য, পুরা আলমের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে আল্লাহ আলম যতদূর বিস্তৃত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালত ততদূর পর্যন্ত বিস্তৃত। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি কে সমস্ত নবীদেরকে রেসালত দিলেন, দুনিয়ার মানুষ তাদের এত্তেবা করবে, দুনিয়ার মানুষ তাদের থেকে এলেম নিবে। কি এলেম নিবে? নবী রাসূলদের থেকে কিসের এলেম নিবে? নবী রাসূলদের থেকে এলেম নিবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতটা কেমনে করবে, কোন কোন কাজ কিভাবে করলে আল্লাহর ইবাদত হয়, কিভাবে না করলে আল্লাহর ইবাদত হয় না, এই এলেমগুলো একমাত্র নবী রাসূলদের থেকে নিতে হবে। আল্লাহর ইবাদতের পদ্ধতিটা, ইবাদতের সিস্টেমটা, ইবাদতের তরিকাটা নিতে হবে একমাত্র নবী রাসূলদের। এর বাহিরে জমিনে কোনো আল্লাহ নেই, একমাত্র মুআল্লিম, একমাত্র শিক্ষক যার থেকে আল্লাহর ইবাদত শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুযায়ী যদি ইবাদত করা হয়, ওই ইবাদতের নাম হলো সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গিয়ে যদি ইবাদত করা হয়, ওই ইবাদতের নাম হলো বিদআত। ওই ইবাদতের নাম বিদআত। যদি নবী রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, এত্তেবা অনুযায়ী করা হয়, ওটার নাম ইবাদত, ওটার নাম সুন্নত। এর বাহিরে গেলে ওটার নাম বিদআত। যদি আল্লাহর বান্দা সুন্নতের উপরে থাকে, আল্লাহ পাক তাকে এত মর্যাদা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে ঢুকবে, শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কইলা ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা আপনার অস্বীকার করে আপনাকে মানে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করে, যারা আমার সুন্নাত মেনে চলে, আমার সুন্নাত অনুযায়ী তাদের আকীদা, আমার সুন্নাত অনুযায়ী তাদের আমাল, তাদের ইবাদত, আমার সুন্নাত অনুযায়ী তাদের মুআমালা, আমার সুন্নাত অনুযায়ী তাদের আখলাক, এরাই হলো জান্নাতে যাবে। যাদের আকীদা, যাদের আমল, যাদের মুআমালা, যাদের আখলাক আমি নবীর সুন্নতের সাথে মিল নেই, তারাই আমাকে অস্বীকার করে। জান্নাতে যেতে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ লাগবে। সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যেভাবে করেছেন, সেইভাবে না করলে আল্লাহ পাক ওই ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলে দিয়েছেন, সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, قل إن كنتم تحبون الله فاتبعوني, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি নবীর এত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহ পাক সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা যা করতে বলেন, যা যা করতে বলেন সেটা ধরো, যা যা করতে নিষেধ করেন সেটা ছেড়ে দাও, সেটা থেকে বিরত থাকো। মাইনুটিভের রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে সে মূলত আমি আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ, ভাইরা বোনেরা, আমার আপনার আকীদাটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, আমার আপনার আমলটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, আমার আপনার মুআমালা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, আমার আপনার আখলাকটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী। প্রথমে আমার আপনার আকীদা হইতে হবে, বিশ্বাসটা হইতে হবে, ঈমানটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে। এজন্য যাদের আকীদা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার মত, তাদের নাম আহলুস সুন্নাহ। যাদের আকীদাটা হবে নবী সুন্নাহের আকীদার মত না, তাদের নাম হলো আহলুল বিদআহ। আহলুস সুন্নাহ, আহলুল বিদআহ, সমগ্র মুসলমান দুইটা বিভক্ত, একবার আহলুস সুন্নাহ আর একবার আহলুল বিদআহ। তাহলে আকীদা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, এটা আহলুস সুন্নাহ। আকীদা যদি সুন্নতের বাইরে হয়, এটা নাম, এটা নাম আহলুল বিদআহ। এবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, কেমনে বুঝলেন? সাতটি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা, আল্লাহ উপরে উদ্দাকাশে, সাহাবায়ে কেরামের আকীদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ সকল ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিন কেরামের আকীদা ছিল আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকাম। আল্লাহ রাব্বুল আলামিন উত্তাকাশে আল্লাহর ইলম, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, এগুলো সর্বত্র বিরাজমান। এই আকীদায় যারা বিশ্বাস করে এরা হলো আহলুস সুন্নাহ। যারা বিশ্বাস করে না আল্লাহ বলে না আল্লাহ সব জায়গায়, এই আকীদা হলো আকীদায় আহলুল বেদা। এটা হলো কি আহলুল বেদা? আল্লাহ যদি সব জায়গায় বলে তাহলে তো আল্লাহর উপরে যেমন আছে মাটির নিচেও আছে। তাহলে মাওলাকে যদি বুঝতে চাই, মাওলারে পাইতে চাই, যেমন বাস্তরিক উপরে উঠতে হয় আবার নিচের দিকে কবর স্থানে ঢুকে কবর দিকেও যাইতে হয়, কি বল? মাওলা কি খালি উপরে না মাওলা নিচেও আছে? এখন মাওলারে খুঁজি, মাওলার জিকির করতে করতে এমন আশেক হয়ে গেছি মাওলারে খুঁজতে খুঁজতে বাস্তরিতরে উপরে দিকে উঠে যাইতেছি। কেন? আমি আমার মাওলারে খুঁজি, আমার মাওলা কই? তো তোমার মাওলা উপরের দিকে খুঁজো কেন? মাওলা তো নিচের দিকেও আছে, তাহলে নিচের দিকে কবর করে নিচের দিকে মাওলারে খুঁজো না, কি বল? মাওলা কি খালি উপরে? মাওলা যদি সব জায়গায় থাকে তো নিচেও তো আছে, কিন্তু কেউ মাওলারে খুঁজতে চায় তোড়াই কবরস্থানে কবর ঢুকে গেছে, এরকম দেখা যায়। দোয়া করার সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা হাতের এবং ঘুরার কথা না, কিন্তু সবাই হাত ঘুরতে দেখছেন কোনদিন? হাত তো ঘুরে না, হাত খালি উপরের দিকে উঠে দোয়া করে আর সাধু করে দিকে, দোয়া করে আর সাধু করে দিকে। তাহলে মাওলা কোথায়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে ফেতরাত তৈরি করে দিয়েছেন, একটা ফেতরাত বানিয়ে দিয়েছেন, ফেতরাত আল্লাহিল লাতি ফাতারান নাস আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ফেতরাতের উপরে বানিয়েছেন। এই জন্য মানুষ মাঝে মাঝে তার চিন্তা চেতনায় তার আকিদে ভুল করতে পারে, কিন্তু তার ফেতরাতে ভুল করে না। একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে, জুলুম করতেছে, এই মিয়া আমার উপরে যে জুলুম করো শোনো, উপরওয়ালা কিন্তু আছে। একজন আরেকজনের কয় কি উপরওয়ালা আছে, কয় না যে শোনো চারিদিকওয়ালা কিন্তু আছে, কথা কয় না? চারিদিকওয়ালা সব দিকওয়ালা আছে, কথা কয় না? উপরওয়ালা আছে, উপরওয়ালা সব দেখতেছে, পরবর্তী যুগে বিভিন্ন ধরনের বানানো আকীদা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির না জিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজের সময় পিছনের দিকে দেখতেন, বাকি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে দেখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মদিনার বাইরে কোন জায়গায় স্বাভাবিকভাবে দেখেন নাই, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস তাকে জানাইছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, নবী সাল্লাল্লাহু সব জায়গায় হাজির না ছিলেন না, নবী সাল্লাল্লাহু নূরের তৈরি ছিলেন না। নবী সাল্লাল্লাহুকে জীবনে একজন সাহাবীও কোনদিন জিজ্ঞাসা করেন নাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছেন না নূর দিয়ে বানিয়েছেন? একজন সাহাবীও জীবনে কোনদিন প্রশ্নটা করে নাই, একটা জাহাজ চলে যারা জাল হাদিস বানাইছে তারা যদি চাইতো যে এক সময় মানুষেরা বিশ্বাস করবে যে অতিশয় দূরত্ব তৈরি, তো ওরা সব পঞ্চাশটা একশোটা জাল হাদিস বানাই দিত, তাদের মাথায় আসে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে পাঠাইছেন, তিনি একজন মানুষ, আর মানুষ কিসের থেকে তৈরি এটা তো সবাই জানে। জিজ্ঞাসা করবে কেন সাহাবাই কেন আপনি কিসের তৈরি? ওহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছে, তাহলে মুখের থেকেও বাইরে হয়েছে, মাথা থেকেও বের হয়েছে, রক্ত বাইরে হয়েছে না নূর বাইরে হয়েছে? সাহাবাই কেরাম দেখছেন মাথা থেকেও রক্ত বাইরে হয়েছে, দাঁত থেকেও রক্ত বাইরে হয়েছে, তাহলে তিনি যদি নূরের তৈরি হন মাথা থেকে নূর বাইরে হওয়ার কথা, এখান থেকে রক্ত বাইরে না নূর বাইরে হওয়ার কথা, কিন্তু নূর তো বাইরে হল না। আর উনি হলেন মানুষ, মানুষ কেন নূরের তৈরি হবে? কারণ ফরিদাতিল মালাইকাতু মিন নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর থেকে সৃষ্টি করেছেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হইতেন বলতেন শুধুমাত্র মানুষের মধ্যে আল্লাহ একজনকে নূর দিয়ে বানিয়েছেন সেটা আমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন কথা বলেন নাই। সাতশো বছর পরে, আটশো বছর পরে এসে নত উন্নতনা এই তার আবিষ্কার যে সোনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজ নাজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সশরীরে জীবিত, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রে অসংখ্য আপনি দ্বারা আবিষ্কার, এগুলো সবগুলা হলো আহাদুল বেদা, এগুলো হলো কি আহাদুল বেদা, এগুলো আহাদুল সুন্নাহ। অনেকে প্রশ্ন করে যে ভাই আহাদুল সুন্নাহ ওয়াল জামাত আকীদায় আমরা বিশ্বাস করি, আবার আহাদুল হাদিস বলে কেন? আহাদুল সুন্নাহ বললেই তো হয়, কিন্তু দেখবেন এই নামটা আসার পিছনে অনেক প্রেক্ষাপট আছে, অনেক ইতিহাস আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল যারা যত বেশি বেদাত করে তারা নিজেদেরকে তত বেশি আহলে সুন্নাহ দাবি করে, যে যত বড় বেদাতি সে তত বড় করে আহলে সুন্নাহ দাবি, যত বড় আহলে বেদাত দাবি করে জোরে সোরে যে আমরা আহলে সুন্নাহ পাব, বাকি সব ওভাবে বাকি সব ওহাবি লামাজাবি, আর আমরা শুধু আহলে সুন্নাহ। তাহলে আহলে সুন্নাহ দাবি করে অসংখ্য বেদাত, অসংখ্য শিরক করে, বাস্তবে আহলে শিরক আহলে বেদাত নাম হলো আহলে সুন্নাহ। এই জন্য ওলামায়ে কেরাম এই আহলে সুন্নাহ নাম থেকে আলাদা করে আহলুল হাদিস নাম, অনেক যুগে যুগে মহাদ্দেশের মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিচ্ছেন। কারণ আহলুল হাদিস এমন এক জিনিস, হাদিসের জায়গায় গেলে সব বেদাত খতম হয়ে যায়। হাদিস এমন এক জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ হাদিস ধরলে, হাদিসকে মানদণ্ড ধরলে সমস্ত বেদাত খারিজ হয়ে যায়, অটোমেটিক খারিজ হয়ে যায়। এই জন্যই চোদ্দশো বছরের ইতিহাসে যত আহলুল বেদাত জমিনে এসেছে তারা প্রথম কাজ করেছে উম্মতকে হাদিস থেকে আলাদা করার চেষ্টা করেছে, উম্মতকে হাদিস থেকে আলাদা করার চেষ্টা করেছে। কেউ বলছিল উম্মতকে নিয়ে হাদিস, হাদিস অস্বীকার করে, হাদিস মানাই যাবে না, আবার কেউ বলছিল মানা যাবে না, তবে হাদিসের নিজস্ব মত করা ব্যাখ্যা, আবার কেউ বলছিল সব হাদিস মানা যাবে না, যেটা সুন্নত এগুলো মানা যাবে বাকিগুলো মানা যাবে। অর্থাৎ উম্মতকে হাদিস থেকে আলাদা করা, কারণ হাদিস থেকে আলাদা করতে পারলে বেদাত ঢুকানো সহজ, হাদিস থেকে আলাদা করতে না পারলে বেদাত ঢুকানো যায়। কারণ যিনি কোরআন এবং সহিহ হাদিসকে মানদণ্ড হিসাবে ধরে রাখবে তাকে আপনি কোনোভাবে বেদাত খাওয়াইতে পারবেন, কারণ তারা জিজ্ঞেস কিছু বলবেন এই তো আমার সহিহ হাদিস, তো সহিহ হাদিস পাইবো কই? কিন্তু সহিহ হাদিসের মানদণ্ড থেকে যদি সরে যায় তাহলে সে রেকর্ড করতে পারবে বেদাত হবে। এই জন্যই বলা হতো আহলুল হাদিস, আমি যে কথাটা বলতেছিলাম আমার ভাইয়েরা আকীদাটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই জন্য আমাদের আকীদা পরিচ্ছন্ন করতে হবে, এই জন্যই বলা হয় সহিহ আকীদা। কেউ কেউ বলে সহিহ আকীদার নামে নতুন দল বাইরে, সহিহ আকীদার নামে নতুন কোন দল বাইরে, এগুলো থেকে আকীদাকে বিশুদ্ধ করা, সহি করা, পরিচ্ছন্ন করা, এটার নাম সহি আকীদা। আমরা মানুষকে যে দাওয়াতটা দিই শেরেক মুক্ত তাওহীদি ইমানের, বেদাত মুক্ত সুন্নতি আমলের, এটা হলো সহি আকীদা। এজন্য আমার আপনার আকীদা হতে হবে সুন্নতের আলো। দুই নম্বর আমার আপনার আমলগুলো হতে হবে সুন্নতের আলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নত আমল করেছেন, প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার আপনার ওযুটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। ওযু করতে গেছেন কার মতো হতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আপনি যদি পারেন সব কাজ করব, কিন্তু শীতের দিন শীত সহ্য করতে পারতেছি না, মোজাটা আগে খুলছি, আগে পাটা ধুয়ে দেখি, আগে পা ধুই, হাত মুখ পরে ধরবে, আগে পা ধরেন, তারপরে হাত ধরেন, তারপরে মুখমণ্ডল ধরেন, তারপরে মাথা মাসে করলেন, আপনার ওযু হইবেন কেন? আপনি তো কাজ তো সবগুলোই করছেন, কোনটা বাদ দেন হবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাইফিয়তের সাথে, পদ্ধতির সাথে, সিস্টেমের সাথে আপনার আমার পদ্ধতিটা মিলে নাই, এই জন্য সব কাজ করি ও নাম্বার পাইছেন সমান সমান জিরো, জিরো পাইছেন, কোন নাম্বারে পান নাই ওযু করে, কারণ আপনার ওযুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর সাথে মিলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শুরু করতেন বিসমিল্লাহ বলে, লা ওযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি। কেউ যদি আল্লাহর নাম না নিয়ে বিসমিল্লাহ না বলে ওযু শুরু না করে, বিসমিল্লাহ বলে ওযু শুরু না করলে তার ওযুই হবে না। এখন আমি ওযু শুরু করলাম, না ভাই তোমার আমার ওযু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু সাথে মিলে নাই। আল্লাহ নবী ওযু শুরু করতেন বিসমিল্লাহ বলে, আমি মনে করলাম না আল্লাহ রাসূল আসলে বুঝতে পার না, আরো কিছু দরকার ছিল, আমি মনে করলাম খালি বিসমিল্লাহ বললে হবে না, বিসমিল্লাহির আলী ইলাজিম ওয়াল হামদুলিল্লাহি আলা দীন ইসলাম, আল ইসলাম মুহাম্মাদুন ওয়াল কুফরু বাতলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। আমি কত সুন্দর দোয়া বানাই ফেললাম, আল্লাহ রাসূল এত সুন্দর দোয়াটা জানলো না, মানে নিজেদের রাসূল থেকে বেশি পণ্ডিত বানাই ফেলছে, আল্লাহ রাসূল জানেন নাই, বুঝেন নাই, আমি বুঝে গেছি। এই বেশি পণ্ডিত পাওয়া ইমান হারানোর লক্ষণ। তিনজন সাহাবী বেশি আমল করতে গেছে, প্রসিদ্ধ হাদিস, ওই লম্ব হাদিসের দিকে যাচ্ছি না, আল্লাহ রাসূল বলেন পামান রাজিবান সুন্নতি ফালাইসা মিনি, আমার থেকে কেউ বেশি বুঝলে ইমান হারাবাই যায়, ইমান চলে যাবে, বেশি বুঝলে, বেশি বুঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করছেন এইভাবে ওযু করলে এটা সুন্নাত, এর বাইরে গেলে এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে নামাজ পড়ছেন ঠিক ওইভাবে নামাজ পড়লে এটার নাম সুন্নাত, এর বাইরে নিজের মন করা পদ্ধতিতে নামাজ পড়লে এটার নাম বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি যেভাবে হজ করছেন ওইভাবে হজ করার নাম সুন্নাত, এর বাইরে গেলে বেদাত। নবী সরকারের নামাজের মতো নামাজ না হইলে, ওজুর মতো ওজু না হইলে, গোসলের মতো গোসল না হইলে, তায়াম্মুমের মতো তায়াম্মুম না হইলে, রোজার মতো রোজা না হইলে, যাকাতের মতো যাকাত না হইলে, আপনি আমি সারা জীবন আমল করে যাব, একটা আমলও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, সব আমল না হইলে। আচ্ছা, এবার শব্দ করব নবী সরকারের মতো, জিকিরটা করব কার মতো? জিকির করব কার মতো? আল্লাহ রাসূল মনে জিকির করেন নাই, সময় পায় নাই, কারণ এত ইবাদত করতে গিয়ে এত দাওয়াত এত কিছু করতে করতে মানে জিকিরটা সময় পায় নাই, তাহলে জিকির কার পদ্ধতিতে? একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে জিকিরের তরিকা কোন তরিকা জিকির করবেন? সৃষ্টিয়া তরিকা, নকশ চিশতিয়া সাবেরিয়া চিশতিয়া নেজামিয়া কোন তরিকা এবং আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই থাকতেন কুফা নগরীতে, কুফা এলাকায়, বসরা এলাকায় তারা থাকতেন। বাড়ির সামনে এসে বসে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাবেন আর আসবেন, এর মধ্য দিয়ে ছাত্ররা কিছু দিন শিখবেন। সবাই নিয়মিত বসে আছে, এমন সময় আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহাবীদের মধ্যে অনেক বড় একজন আলেম, তিনিও সেই ওই দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরে হয়ে দেখেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলার মতো আলেম তার বাড়ির সামনে বসে রয়েছে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এখানে বসে রইলেন কেন? আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা শুনেন, আল্লাহর ঘর মসজিদে গিয়ে দেখি আমার নবীর সুন্নতের মধ্যে বেদাত ঢুকে গেছে। আমার নবী যেই পদ্ধতিতে জিকির করছিলেন ওই জিকিরের মধ্যে আজকে বেদাত ঢুকে গেছে। আমি এটা সহ্য করতে পারি নাই, এজন্য বিচার দেওয়ার জন্য আপনার কাছে এসে গেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কেন ওদেরকে মসজিদ থেকে বাইর করে দিলেন না? আপনি কেন তাদেরকে বেদাত করতে দিলেন? আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গভর্নর না, আমি প্রশাসক না, এজন্য আইন আমি আমার নিজের হাতে তুলে নিই নাই। আপনি কাজটা করবেন, আপনি এই এলাকার গভর্নর, আপনি এই এলাকার প্রশাসক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, জিকিরের বেদাত কি বেদাত করছে? বললেন যে তারা ফজরের নামাজ আগে মসজিদে আসছে, সবাই আসার পরে মসজিদে সবাই বিচ্ছিন্ন হয়ে বসেছিল। একজন আসে কয় শোনক, দশজন দশজন বিশজন বিশজন করে মসজিদে গোল হয়ে গোল হয়ে হালাকা বানায় বানায় বস, এখানে দশজন, এখানে বারো জন, এখানে পনেরো জন, এখানে বিশ জন, গোল হয়ে গোল হয়ে বসছে। বসে একজন একজন আমির বানাইছে, নেতা বানাইছে। ওই নেতা বলতেছে এক সভা সবাই সুবহান আল্লাহ পড়ো, সবাই গলি গলি এক সভা সুবহান আল্লাহ পড়ে, সবাই এক সভার আল্লাহ আকবার বলো, সবাই এক সভার আল্লাহ আকবার বলে, সবাই এক সভার আলহামদুলিল্লাহ বলো, সবাই এক সভার আলহামদুলিল্লাহ বলে, সবাই এক সভা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সবাই এক সভা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এটাই হলো জিকিরের বেদা, মাত্র শুরু জিকিরের বেদা। কাজটা কিন্তু খুব সুন্দর, মসজিদের মধ্যে এক জায়গায় বসে একজনের নেতৃত্বে আমার রাসূল জীবনে কোনদিন এই পদ্ধতিতে জামাতবদ্ধ জিকির করেন নাই। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা এই বিচার দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন, গিয়ে এদের সবাইকে বললেন, তোমরা এটা কি শুরু করে দিলা? আমার রাসূল মাত্র কয়দিন আগে মারা গেছেন, আমার রাসূলের শরীরের জামা কাপড় পুরায় কোন পুরাতন হয় নাই। আমার রাসূল যেই কাপড়, যেই পাত্র, যেই প্লেট, যেই গ্লাস ব্যবহার করছেন এগুলো হয় কোন তরতাজা, এগুলো হয় কোন ভাঙ্গে নাই। আমার রাসূল মাত্র দুনিয়া থেকে গেল, এখনো সব রয়ে গেছে, আর এই সময় আমার রাসূলের জীবনে কোনো ভালো পাবে না। তাহলে এখানে কোন বেদাতটা চালু করছে? জিকিরটা জিকির করছে ঠিক মতো সুন্দর জিকিরে করছে, খালি একটা সিস্টেম ওরা ফলো করছে, জামাতবদ্ধ জিকির করছে। কারণ জিকির হলো একাকি ইবাদত, জিকির জামাতবদ্ধ ইবাদত না, কিন্তু জামাতবদ্ধ ইবাদত বানাই নিছে। জিকির করবে একা একা, জিকির জামাতে করবে না। ফজরের নামাজ চার রাকাত, দুই রাকাত সুন্নাত, দুই রাকাত ফরজ। ফরজ দুই রাকাত জামাতে করতে হয়, সুন্নাত দুই রাকাত একাকি করতে হয়। যদি কোন ইমাম সাহেব বলে শুনেন প্রতিদিন আপনারা একা একা পড়েন, দুই রাকাত সুন্নাত, জামাতে করতে সওয়াব বেশি, দুই রাকাত একা পড়বেন কেন? আসেন, ওই দুই রাকাত আমরা জামাতে পড়ি, সুন্নাত দুই রাকাত জামাতে পড়ি, ফরজ দুই রাকাত জামাতে পড়ি, সওয়াব বেশি করা যাবে। কারণ কি? কারণ ওই দুই রাকাত হলো একাকি ইবাদত, এটা জামাতবদ্ধ ইবাদত না, এটা ইনফরাদি ইবাদত। ইনফরাদি ইবাদতকে জামাতে করা এটাও বেদাত, জামাতের ইবাদতকে একাকি করা এটাও বেদাত। জিকির হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমে নিজেকে আমার মাঝে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, আল্লাহর জিকির করে খালিয়ান, মানে একাকি নির্জনে বসে বসে। ফাফাদাত আইনাহু, আল্লাহর জিকির করে আর তার চোখ থেকে জড়জড় করে পানি পড়ে। এই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে নিজে ছায়া দিবেন। তাহলে জিকির জামাতের ইবাদত না, যে একজনের নেতৃত্বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলে এদিকে টান দিবেন, ইলাহা বলে এদিকে টানবেন, ইল্লাল্লাহ বলে কলমের মধ্যে ধাক্কা পাইবেন, সব গুণা সার খাবে যাব। এই জাতীয় জিকিরের নাম হল বেদাত জিকির। আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত জিকির। জিকির হবে কোন বাক্যের, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহর আগে অথবা আল্লাহর পরে একটা সিফাত যুক্ত করতে হবে। মুহাম্মদের নাম শুনতে কি করি আমরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে খালি মুহাম্মদ করলে বেয়াদবি হয়। মুহাম্মদ হলেন আল্লাহর গোলাম, আল্লাহর একজন গোলাম হলে মুহাম্মদ করলে বেয়াদবি হয়। আর যিনি মালিক তার যদি খালি আল্লাহ আল্লাহ কন, এটা তো আরো চরম বেয়াদবি। কি বল, আল্লাহর আগেও কিছু নেই পরেও কিছু নেই, খালি বলে আল্লাহ আল্লাহ, এটা বেদাত এবং এটা আল্লাহর স্থানে বেয়াদবি। এজন্য কোন জায়গায় খালি আল্লাহ লেখাও যাবে না, মসজিদের মধ্যে আপনি আল্লাহ লেখা যাবে না, আল্লাহ লিখতে আল্লাহ কয়েকবার লিখবেন, অথবা আগে সুবহান লিখবেন, সুবহান আল্লাহ লিখবেন, আলহামদুলিল্লাহ লিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন, খালি আল্লাহ, আগেও কিছু নেই পরেও কিছু নেই, আর আল্লাহ আল্লাহ জিকির করে। কোরআনে আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কালিলাইহি তাওয়াক্কালা, আল্লাহ বলছে তোমার রবের নামের জিকির করো, তো রবের নাম আল্লাহ, এজন্য আমি আল্লাহ আল্লাহ করি। তাহলে আমি বলি বাইরেকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বুঝেন নাই। কারণ যদি বুঝতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না কেন? হয় বুঝছেন করেন নাই, অথবা আয়াতটা বুঝতে পারবেন, দুটার একটা। আর এই দুটার একটা বিশ্বাস করলে ইমান চলে যাবে। তাহলে বুঝা তো আয়াতের অর্থ এটা না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা লা ইউক্বালা ফিল আরদে আল্লাহ আল্লাহ, যতক্ষণ জমিনে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। ওই দেখো আল্লাহ আল্লাহ জিকিরের কথা তো হাদিসেও আছে। সমস্ত মুহাদ্দিসের ইকরাম বলছেন এখানে আল্লাহ আল্লাহ বলা মানে জমিনে যতক্ষণ একজন শিরক মুক্ত তাওহীদি ঈমানওয়ালা মানুষ থাকবে ততক্ষণ জমিনে কিয়ামত হবে না। আল্লাহ আল্লাহ জিকিরের কথা বলা হয় নাই। আমি যে কথাটা বলতেছিলাম আমার বাইরে আর বোনেরা, জিকিরও করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে, দরুদ পড়তে হবে কার মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো দরুদ নিজে বানাই বানাই নিজের ইচ্ছা মতো নিজের পদ্ধতিতে করা যাবে না, করলে হবে সেটা কি? তাহলে আমাদের অনুসরণ করতে হবে, বেচা কিনা, লেনদেন, উঠা বসা, একজন আরেকজনের সাথে মুআমালাত, এগুলো সুন্নতের আলোকে হতে হবে। অনেকে দেখা যায় নামাজের সুন্নত খোঁজে, আকিদার সুন্নত খোঁজে, লেনদেনের সুন্নত নেই, টাকা নিছে আড্ডা বার্তা হবে, এটা কি সুন্নত? কারো থেকে টাকা নিলাম আর দিলাম না, আগামী সোমবার দিব করছি, কত সম্পদ চলে গেছে কোনো খবর নাই, ফোন করলে আর মনে ধরে না, সম্পর্ক নষ্ট হয়, এটাও বেদা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআমালাত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেচা কেনা করতেন, এক ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দিতেন না, ওজনের মধ্যে কম দিতেন না। এখন এই কাজ করতে নবী সাল্লাল্লাহু সুন্নত থেকে বিচ্যুত হয়ে গেছেন, আপনি আহলে সুন্নাহর মধ্যে নেই। ঠিক একইভাবে আখলাকের মধ্যেও সুন্নত থাকতে হবে, চরিত্রের মধ্যে সুন্নত থাকতে হবে। আজকে চারিত্রিক সুন্নতের খুব অভাব, চরিত্রের মধ্যে সুন্নত নেই, মিথ্যা কথা কয়, সত্য কথা বলা নবী সাল্লাল্লাহু সুন্নাহ, মানুষের সাথে সুন্দর আচরণ করা নবী সাল্লাল্লাহু সুন্নাহ, মানুষকে দেখলে সালাম দেওয়া নবী সাল্লাল্লাহু সুন্নাহ, মানুষকে দেখলে একটা মুস্কি হাসি দেওয়া মুমিন ভাইকে, এটা নবী সাল্লাল্লাহু সুন্নাহ। চরিত্রের মধ্যে আখলাকের মধ্যে সুন্নাহ থাকতে হবে। স্বামীর সাথে স্ত্রীর ব্যবহার কেমন হবে, স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার কেমন হবে, ছেলে মেয়ের সাথে মা বাবার ব্যবহার কেমন হবে, মা বাবার সাথে ছেলে মেয়ের ব্যবহার কেমন হবে, এই ক্ষেত্রেও আহাদুস সুন্নাহ হইতে হবে। খালি আবাদতের মধ্যে আহাদুস সুন্নাহ না, আখলাকের মধ্যে মুআমালাতের মধ্যেও আহাদুস সুন্নাহ হইতে হবে। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা দীর্ঘ করবো না, রাত অনেক হয়ে গেছে। মূল যে কথাটি বলতে চেয়েছি যে জীবনের সর্বক্ষেত্রে সুন্নাই হবে আমাদের মূল চালিকা শক্তি, আমরা হব সুন্নতের মহব্বতকারী, সুন্নতের অনুসরণকারী, প্রকৃত আহলে সুন্নাহ, খালি নামে আহলে সুন্নাহ নিয়ে রাজনীতি করবো না। আমরা আহলে সুন্নাহের রাজনীতিতে বিশ্বাসী না, নিজেদেরকে ডাক্তর পিটাই বলবো আহলে সুন্নাহ, আর আকীদা হবে আহলে বেদা, আমল হবে আহলে বেদা, মুআমালা হবে আহলে বেদা, আখলাক হবে আহলে বেদা। এইরকম আহলে সুন্নাহ আল্লাহর কাছে কোন দাম নাই। আহলে সুন্নাহ নাম লাগানো জরুরি না, জরুরি হলো আহলে সুন্নাহের আদর্শ আকীদা আখলাক গ্রহণ করা। এজন্য জীবনের সর্বক্ষেত্রে যে কাজ করতে যাবো সেখানে সুন্নাহ খুঁজব, ছোট কাজ খাইতে যাবো প্লেটের মধ্যে কেমনি খাওয়া শূন্য, মাঝখান থেকে খাওয়া শূন্য না ডান দিক থেকে খাওয়া, এক পাশের থেকে খাওয়া শূন্য, এটা জানতে হবে। এখানেও শূন্য পাত করা যাবে না, জুতা পায়ে দিব আগে ডান দিকেরটা দিব না বাম দিকেরটা দিব, এই শূন্য তো খেয়াল রাখতে হবে। জীবনের কোন কাজ টয়লেটে যাবো তাও শূন্যতের বাইরে যাওয়া যাবে না, ঘুমাইতে যাবো তাও শূন্যতের বাইরে যাওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা কাজে শূন্যতের অনুসরণ দরকার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে কারামত দান করবেন, সম্মান দান করবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের রাস্তায় বার করার তৌফিক দান করুন, সমস্ত রকমের বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাইকে আল্লাহ পাক আহলুস সুন্নাহ হওয়ার তৌফিক দিন, আহলুল বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।